الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত চিরদিন একই নিয়ম চলে আসছে, একদিকে আল্লাহর ইবাদত আর একদিকে তাগুতের আনুগত্য। তৌহিদ ও তাগুতের সংঘর্ষ চিরন্তন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, আমরা পাঠিয়েছিলাম প্রত্যেক জনগোষ্ঠীর কাছে নবী। কি দাওয়াত দিয়ে? ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত হ, অর্থাৎ তাগুতের উপাসনা আর আল্লাহর ইবাদত দুটো একসঙ্গে চলবে না। হয় আপনি আল্লাহর আনুগত্যশীল বান্দা হবেন, আর নইলে শয়তানের আনুগত্যশীল বান্দা হবেন। নবীগণ এসেছেন চিরদিন মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতে, মুবাশশিরিনা ও মুনদিরিনা, আল্লাহর পথে থাকলে তাকে তারা জান্নাতে সুসংবাদ শুনিয়েছেন, এবং আল্লাহর বাইরে গিয়ে তাগুতের পথে গেলে তাদেরকে তারা সবসময় জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। আল্লাহকে স্বীকার করা ব্যতীত, আল্লাহর গজবের ভয় করা ব্যতীত কোন মানুষ কখনোই ভালো পথে আসে না। আর আল্লাহ প্রেরিত বিধান ব্যতীত কোন মানুষ কোন সত্য এবং সুন্দর কোন কিছু উপস্থাপন করতে পারে না। যা কিছু সত্য, যা কিছুই সুন্দর, সবকিছুই আল্লাহর এবং আল্লাহর দেওয়া। কোরআন হাদিস সত্য এবং সুন্দরের সমাহার, এর বাহিরে যা কিছু অসত্য এবং অসুন্দরের সমাহার। একদিকে শয়তানিয়ত, আর একদিকে তৌহিদের সংঘর্ষ চিরদিন ছিল, আছে, থাকবে। নবীগণ পথ দেখিয়ে গেছেন, কিভাবে সে পথে যেতে হবে সে পথেই আমাদেরকে সে কাজ করতে হবে। এর বাইরে গেলেই আমাদের নিঘাত জাহান্নাম। কারোরই মৃত্যুর সঠিক দিনক্ষণ ঠিক করা নেই, এটা স্রেফ আল্লাহর হাতে। যখনই মরব তখনই কিয়ামত শুরু হয়ে যাবে আমার জন্য। অতএব মৃত্যুর আগেই আমার সার্বিক জীবনকে আল্লাহর ইবাদতের অনুকূলে যদি সাজিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে বুঝতে হবে আল্লাহর মেহরবানি, হয়তো আমার ভাগ্যে জান্নাত আছে। আর যদি ওটা কোনো ক্রমেই সাজানো সম্ভব না হয়, বিভিন্ন অজুহাত দিয়ে দিয়ে পিছিয়ে যেতে থাকে জীবনটা, তাহলে দেখবেন যে কোনো এক সময় আমার মৃত্যু এসে যাবে, সংশোধনের সুযোগ আর পাব না। কেয়ামতের মাঠে তখন আমরা বলব আল্লাহ একটু সুযোগ দাও, একবার ফিরিয়ে দাও, এবার গিয়ে দিনদার হয়ে আসব। আল্লাহ বলবেন না এখন আর তো সময় নেই। কেয়ামত হল কর্মফলের জায়গা, দুনিয়া হল কর্মের জায়গা। কেয়ামতের পরে আর কোন কর্মের সময় নাই, যা কিছু কর্ম এখনই করতে হবে। আল্লাহ তার বান্দাকে কখন ধ্বংস করতে চান না। এক মহিলা দুধের বাচ্চা নিয়ে তার বাচ্চাকে বুকের মধ্যে আদর করে দুধ খাওয়াচ্ছে। আল্লাহ রসুল সেদিকে ইঙ্গিত দিয়ে তার সাহাবিদেরকে বলছেন, আচ্ছা তোমরা বলো তো, এই মহিলাটা তার বুকের বা দুধের বাচ্চাটাকে কি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে? সাহাবে কেরাম বলেন, কখনোই তো তা সম্ভব নয়। আল্লাহ রসুল বললেন, দেখো তোমার আল্লাহ সন্তানের প্রতি স্নেহ বৎসল এই মায়ের চাইতেও তোমাদের প্রতি অধিক এবং অধিকতর স্নেহ পরায়ণ। তিনি চান না তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে, কিন্তু তোমরাই নিজেদেরকে জাহান্নামের উপযোগী করে গড়ে তোল। ন্যায় বিচারের স্বার্থেই তাকে জাহান্নামে দিতে হয়। যদি তিনি ভালো মন্দ সবাইকে জান্নাতে ঢুকিয়ে দেন, তাহলে তো তিনি তো ন্যায় বিচারক হতে পারেন না। বিচারকের প্রমাণ সেটাই যে তিনি জালেমকে শাস্তি দিবেন, মজলুমকে পুরস্কার দিবেন। সবাইকে যদি পুরস্কার দেন, তাহলে তো তিনি সত্যিকার রহমান রহিমের প্রমাণ তো সেটা নয়। অতএব হে মানুষ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সে ক্ষমতা আছে। কারণ তিনি বলে দিয়েছেন, ওয়াসআত রহমতি আলা গাজাবি, আমার ক্রোধের উপরে আমার দয়াশীলতা সবসময় বিজয়ী হয়। মনে রাখো হে মানুষ, আমার কাছে যে রহমত আছে 100 ভাগের 99 ভাগ আমার কাছে আছে, আর 1 ভাগ মাত্র সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছি আমি। সেই 1 ভাগের ভাগ বাটারা করে বাপের অন্তরে, মায়ের অন্তরে, ভাইয়ের অন্তরে, যে এমন করে বলছেন যে গাভী যে বাচ্চাকে দুধ খাওয়ায়, ওই বাসুর এবং তার মায়ের অন্তরে যে মহব্বত স্নেহ ভালোবাসা তোমরা দেখো, এ সবই আল্লাহর দেওয়া ওই 1 ভাগের ভগ্নাংশ সবার কাছে বন্টন করা হয়েছে। এইগুলি আল্লাহ দিতে পারবেন কেয়ামতের দিন, বাকি 99 ভাগ সবই তোমাদের দিবেন। শুধু দুনিয়া থেকে একটু ইমানের সাথে সৎকর্ম করে এসো, তোমার সব গুনাহ মাফ করে দিবে। আর কি চান এর চাইতে? এত করার পরও আমরা এমনই বান্দা হয়ে গেছি যে আল্লাহর নাম শুনলে যেন আমাদের গা জ্বালা করে। শয়তান প্রতি পদে পদে আমাদেরকে ধোকা দিচ্ছে, বুঝতে পারছি কাজটা ভালো না, অথচ কাজটা করে যাচ্ছে। আল্লাহ বলছেন দুঃখ করি, দেখো আমার কান রব্বকালে ইহুলি কাল পোরা বে জুলমিন ওয়াহলুহা মুসলিহুন, সুরা হুদ 117 নম্বর আয়াত। একটা মূলনীতিগুলো, এই আয়াতগুলো একটা মূলনীতি। তোমার প্রতিপালক কখনোই কোন জনপদকে ধ্বংস করেন না অন্যায়ভাবে, যতক্ষণ সেই জনপদের অধিবাসীরা মুসলেহ হয়, সংশোধনবাদী থাকে, ফাসাদি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারী না হয়, সমাজে বিপর্যয় সৃষ্টিকারী না হয়, যতক্ষণ সমাজের লোকেরা ইসলাহের মধ্যে থাকে, সংস্কারের মধ্যে থাকে, নিজেকে সংশোধনের মধ্যে থাকে, ততক্ষণ তোমার প্রভু কখনোই এত বড় জালেম নন যে তিনি তোমাদের ধ্বংস করে দিবেন। মনে রেখে দু এই মূলনীতিটা, যদি বাংলাদেশের মানুষ দিনের উপরে থাকে, আল্লাহ কখনোই এখানে কোনো গজব দিবেন না, একেবারে নিঘাত করানি কথা এগুলো। কিন্তু মানুষ যখন বেইমান হয়ে যায়, যা খুশি তাই শুরু করে দেয়, তখনই মাঝে মধ্যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ আসমানি গজব, জমিনি গজব দিয়ে একটা নামিয়ে দেন। এটা আমাদের কৃতকর্মের ফল। কিভাবে হল? নবীদের শিক্ষা তো আছে। একদিন আল্লাহ রাসূল বলছেন, দেখো সোহেব, অতি সত্তর তোমরা দেখতে পাবে যে মানুষ কিভাবে পথভ্রষ্ট হবে। উনি বলছেন আল্লাহর রাসূল কেমন করে হবে, আমি আল্লাহ আপনার কাছে কোরআন হাদিস শিখলাম, আমি আমার সন্তানদেরকে শিখিয়ে যাচ্ছি, তারাও তাদের বাচ্চাদের শিখাবে, তাহলে কিভাবে ধ্বংস হব। আল্লাহর রাসূল বলছেন ভাবতাম তুমি তো একটা বুদ্ধিমান ছেলে, দেখছি তুমি আস্ত বোকা, তো কেন তুমি কি একবার তাকিয়ে দেখো না ইহুদি নাসারাদের দিকে, তাদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, তারা কি করেছে, তারাই তো তাদের তওরাত ইনজিলকে ধ্বংস করেছে, তোমরা তোমাদের কোরআনকে ধ্বংস করবা। কিয়ামতের দিন আল্লাহ রাসূল এবং হযরত ঈসা দুজনকে আল্লাহ পাক বিশেষ করে জিজ্ঞেস করবেন, এ ঈসা তুমি কি জনগণকে বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ঈসা এবং ঈসার মাকে মাবুদ হিসেবে গ্রহণ করো। ঈসা তখন কি জবাব দেবে, উনি পরিষ্কার বলবেন যে আমি কখনোই এই নির্দেশ আমার উম্মতকে দেই নাই, যদি দিয়ে থাকি তুমি সেটা ভালো করে জানো। আমাদের রাসূলকে জিজ্ঞেস করা হবে কি ব্যাপার মুসলমানদের দুর্দশা কেন, আমাদের রাসূল পরিষ্কার জবাব দিবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার কম কোরআনকে পরিত্যাগ করেছিল, আমি তো দুনিয়াতে চলে এসছি, রেখে এসছি কোরআন হাদিস, ওরা মানেনি, আমি কি করব। পাশক্ত মুসল্লিরাও জাহান্নামে যান। আল্লাহ রাসূলের সামনে যখন নিয়ে আসা হবে উজুর অঙ্গগুলো চকচকের জ্বলতে থাকবে, তিনি তাদেরকে হাউস ক্লাসের পানি পান করানোর জন্য পেয়ালা এগিয়ে দিবেন, সুম্মায়ু হালো বাইনিও বাইন হম, ফেরেশতারা নবী এবং তার উম্মতের মাঝখানে পর্দা করে দিবেন। তখন আল্লাহ নবী বললেন কি হবে নিয়ে যাচ্ছে কেন, আরিফুনানি আমি ওদেরকে চিনি ওরাও আমাকে চিনে। তখন জবাব দিবেন কি, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানো না তোমার মৃত্যুর পরে তোমার এই উম্মত কত অসংখ্য বেদাত করেছে। তখন আল্লাহ রাসূল ঘৃণায় বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদ, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছিল। দুই নবীর দুই আক্ষেপ আপনারা শুনলেন, আমাদের করণীয় কি, কেন এটা হবে সেটা আল্লাহ বলে দিচ্ছেন, فخلف من بعدهم خلف ضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا, নবীদের মৃত্যুর পরে তাদের অনুসারীরা প্রধানতম দুটো কাজ করে, কি করে, প্রথম ضاعوا الصلاه সালাত ধ্বংস করে, অত্তবাউ শাহওয়া প্রবৃত্তির অনুসারী হয়, فسوف يلقون غيا পরে তারা অচিরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তার জাতি ধ্বংসের মূল কারণ কিন্তু দুটা আল্লাহ উল্লেখ করছেন, একটা হল যখন জাতির সালাত ধ্বংস করবে, সালাত পড়বে না শুধু সেটা না, সালাত ধ্বংস করবে, তার অর্থ সালাতের পরিবেশ নষ্ট করবে, সালাতের যে ভাবগম্ভীরতা যে ধর্মীয় গাম্ভীর্য সব ধ্বংস করবে, সালাত থাকবে না, মানুষ দেখানো কিছু ওঠা বসা থাকবে, যা কামু এলা সালাদা কামু কুসালা, মানুষ দেখানো সালাত আদায় করবে, অলসভাবে আসবে, অধিকাংশ মসজিদ আপনারা দেখেন আজকাল মসজিদে ঢুকলে তার ভাব গম্ভীর পরিবেশ আসবে, যখন সেখানে কোন চাকচিক্য থাকবে না, সাদা স্রেফ একটা মসজিদ দেখেন আপনারা, ৩৬ লক্ষ টাকাতে তৈরি করা এই মসজিদটা, আমাদের হাতেই করা, কোথাও কোনো দাগ দোগ পাবেন না। এখন যে মসজিদগুলো আপনারা বানাচ্ছেন, আরে বাপরে বাপ, ডান পাশে বাম পাশে বিশাল বিশাল মিনারওয়ালা টাইলস, উপরে যত কোরআন শরীফ আয়াত লেখা, একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ, না দুই খোদা, মসজিদে ঢুকে সালাত আদায় করার উপায় নাই, পিলারগুলো দেখলে মনে হয় যেন জল জল করে জ্বলতেছে, ওদিকে ঝাড়বাতি ওদিকে নয়ন, টাকা তো অভাব নাই, হারামি টাকা যাদের আছে তারা তো এসবগুলো খুবই করে। এইটা রসুলের মসজিদ নয়, এই মসজিদে সালাত হবে না, এগুলোর বাজে জিনিস, এগুলো করে শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে মুখ ঘুরিয়ে নেয়, যাতে মানুষ আল্লাহর প্রতি আকৃষ্ট না হয়। এগুলো তারই এক একটি ষড়যন্ত্র। এমনকি মসজিদে আসার সময় এমন জামা গায়ে দিয়ে আসা উচিত নয় যে জামার বাহার দেখলে অন্য মুসল্লির দৃষ্টি আকৃষ্ট হয়, এটাও নিষেধ আছে। মসজিদে আসতে হবে, আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন তোমরা সাদা জামা গায়ে দাও, কারণ এটি হল সবচেয়ে প্রিয় জিনিস। সাদা জামা গায়ে দাও মানে দিল সাদা, চেহারা সাদা, কোন চকচকে কোন কারবার নেই। এমনকি মৃত্যুর সময় আপনাকে কাফন পরাতে হচ্ছে সাদা, কেন? যেন মনটা সবসময় দিন মুখে থাকে, আখেরাতের চিন্তা যেন আপনার সামনে আসে, ওইরকম স্থানে আপনাকে সালাত আদায় করতে হবে। আখেরি জামানা মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, এ বিষয়েও হাদিসে এসেছে। সালাতুর রসুল এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি বিধায়। আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার বিরাট একজন আলেম খুব খেপে গেছে আমার উপরে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আর্মি প্রশ্ন করছে যে স্যার আমাদের হুজুরা তো আপনার খুবই খেপা। কেন বাবা? তো আপনি বলছেন মসজিদে এগুলি এসব করাটা যাবে না, একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ দোষ কি? তারপরে এই সমস্ত সৌদি আরবের মক্কা মদিনার টাইলস লাগানো হয়েছে, দোষটা কি? সবাই বলছে দোষ কি, কিন্তু আপনি বলছেন এটা করা যাবে না, তো আপনাকে হুজুরা তো রাখবে না, তো আমাদের হুজুরা তার বাড়িতে থাক, তার কবরে আমরা ঢুকবো না। আমার কবরে আমাকে যেতে হবে, সেই ভয়ে আমি লিখেছি, পারলে আমল করো, না পারলে ছেড়ে দাও, তোমার দায়িত্ব তোমার, আমার দায়িত্ব আমার। বলে স্যার এই জবাবটা শোনার জন্যই আপনাকে আমি ফোন করেছি, আমি হানাফি ঘরের সন্তান, পাঁচ বিবি বাড়ি, আপনার এই জবাব পাওয়ার পর আমি এখনই আহলাদ হয়ে গেলাম। বলে এরকম ব্যর্থহীন কণ্ঠে কোন আলেম জবাব দেয় না, খালি এটাও ঠিক ওটাও ঠিক ঘুরিয়ে ফিরে বেকাসুরি কথা বলে। এই বেকাসুরি লোকদের সঙ্গে দেখতে পারি না আমরা, হতভাগাত উম্মত। এটা আজকে নতুন না, আল্লাহ বলছেন ধ্বংসের কারণ দুটাই, এক নম্বর তারা সালাতকে ধ্বংস করবে। আজকের বাংলাদেশের নিজে নিজে অন্তর জায়গা তাকিয়ে দেখুন, আপনি যে গ্রামে বসবাস করেন বা যে পাড়াটা বে মহল্লাতে, কতজন লোক পাঁচক্ত নিয়মিত মুসল্লি একবার খোঁজ নিয়ে দেখেছেন কি? এমনকি নিজের পরিবারে কয়েকজন পাঁচক্ত মুসল্লি আছে খেয়াল করে দেখেছেন কি? হয়তো জুমার মুসল্লি আছে, ঈদের মুসল্লি আছে, পাঁচক্ত নিয়মিত সালাত আদায় করা মুসল্লি প্রত্যেক বাড়িতে কয়জন আছে একটু খেয়াল করে দেখবেন। থাকলেও তাদের মধ্যে কয়জন সালাত বুঝে, সালাত জানে, সালাতে দোয়াদের মুখস্থ আছে বা অর্থ বুঝে, এরকম হিসাব করতে হয়তো জিরো হয়ে যাবে। দুই নম্বর হল অত্যাবশাহওয়াত, যখনই সালাত চলে যাবে তখনই সে গ্রন্থ শয়তানের অনুসারী হবে, প্রবৃত্তির পরায়ণ হয়ে যাবে, যা চায় তাই করবে। এসার সময় আজান দিচ্ছে, ওদিকে খবর শুরু হয়েছে, আজান আগে না খবর আগে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। ঠিক আছে, কাজা করার বিধান তো আছে, খবরটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুনে নেই তারপরে আবার যে পড়ব মসজিদে গিয়ে, সমস্যা নাকি? পরীক্ষা কিন্তু হয়ে গেল, আপনি ফেল করলেন। সুরা নিসার 140, 141, 142 আয়াতগুলো পড়ে দেখেন। এইসব মুনাফিকদের সালাতের লক্ষণ, এগুলো এদের অবস্থা কি হবে? ওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওইসব মুসল্লির জন্য যারা সালাত আদায়ের ব্যাপারে উদাসীন থাকে। কাজ আগে না সালাত আগে? ডাক্তারি করছি, ঔষধ দেব রোগীকে, এটা তো দিনের কাজ, এটা তো ধর্মের কাজ, এটা তো মানব সেবার কাজ, অত এটা আগে পরে ওটা? জি না, আল্লাহর হক, বান্দার হক, নিজের স্বাস্থ্যের হক, তিনটা হকই আপনাকে আদায় করতে হবে। আল্লাহর হক খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাস চলে যায় তখন কিন্তু আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন না, অত খেয়াল রাখবেন। মানুষ যখন প্রবৃত্তি পুরানো হয়ে যায় তখন সে পারে না এমন কোন কাজ নেই, সমস্ত পৃথিবীতে এর প্রমাণ আছে। এবার আসুন, এই প্রবৃত্তি প্রয়ণতার মাধ্যমে সবচেয়ে ক্ষতি করে সমাজে কারা? ব্যক্তি জীবনে আমরা প্রবৃত্তি পরায়ণ হয়েছি, ব্যক্তির ক্ষতি হয়। পারিবারিক জীবনে পরিবার প্রধান যদি নষ্ট হয়ে যায় পুরো পরিবারের ক্ষতি হয়, কিন্তু এর চেয়ে বেশি ক্ষতি হয় তখনই যখন সামাজিক জীবনের সমাজের কোন নেতা, সাংগঠনিক জীবনের সংগঠনের কোন নেতা, রাষ্ট্রীয় জীবনের রাষ্ট্রীয় কোন নেতা, আদালতের কোন বিচারক যদি নষ্ট হয়ে যায়, তার দ্বারা পুরা দেশ ক্ষতি হয়। অর্থাৎ যিনি যত বড় তার দ্বারা তত বড় ক্ষতি হয়, এটার মূল কথা। এইখানে কি আল্লাহ পাক দুটো গ্রুপের নাম করেছেন, এই দুটা গ্রুপ আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন সুরায় হুদের সুরা ইসরা স্বরূপ বনি ইসরায়েলের ১৬ নম্বর আয়াত, ওয়াইদা আরাদনা আন্নাহু লাকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা। যখন আমরা কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, অর্থাৎ সিদ্ধান্ত হয়ে যান এদের আর রাখা হবে না, ফেরাউন খুব বেড়ে গেছে, এদেরকে আর রাখা হবে না, আরো যদি থাকে দুনিয়া তার ধ্বংস করবে, আমার দেশের শাসকরা যদি আরো সুযোগ দেন আল্লাহ আরো ধ্বংস করতে হবে, যদি আল্লাহ মনে করেন, আমরা তো আল্লাহর খবর রাখি না, আল্লাহ যখন মনে করবেন ধ্বংস করতে হবে এই সমাজটাকে, আর হবে না। যেভাবে নূহের সমাজ ধ্বংস হয়ে গেছিল, ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছে, সোজা কথা নাকি? ৫ বছর তো মানুষ টিকতে পারে না, ৯৫০ বছর মানুষের বাড়ি বাড়ি ঘুরেছেন, তিনি জোরে ডেকেছেন, গোপনে ডেকেছেন, রাত্রে ডেকেছেন, দিনের বেলা ডেকেছেন, এত ডেকে অবশেষে অধৈর্য তিনি আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। আল্লাহ সবগুলোকে এমন ধ্বংস করেছে, সে ধ্বংসের তো কোন তুলনা নেই পৃথিবীতে। সেই আল্লাহ এখনো বেঁচে আছেন, আল্লাহ মরেন নেই, তিনি আমাদেরকে ধ্বংস করতে পারেন, কোন সময় লাগে না, একটা বাস, একটা নিনাদ আসবে আসমান থেকে, একটা বজ্র আসবে এমন জোরে সমস্ত বাংলাদেশ খতম হয়ে যাবে, চোখের পলকে কেউ টেরি পাবে না। ঠিক যেভাবে চলে গেছে লুতের কম, যেভাবে গেছে মাদায়ানে সোয়াইবের কম, ঠিক যেভাবে গেছে সালেহের কম, যেভাবে গেছে আদের কম, যেভাবে গেছে নূহের কম, এগুলো আমাদের সামনে ভাসতেছে সব। আল্লাহ বলছেন ওয়াইজা আরাদনা নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল ক্বাওলু ফাদমারনাহা তাদমীরা। যখন আমরা কোন সমাজকে ধ্বংস করতে চাই, তখন তাদের নেতৃবৃন্দকে ফাসেকি কাজ করার সুযোগ দিই, করো যতবার। আল্লাহ যদি বাধা দিতেন তাহলে কি অন্য করতে পারত নাকি? বাধা তো দেবেন না, কেউ দিল তো পরীক্ষা হল না। যদি আল্লাহ বাধা দেন, আমাকে জোর করে ঠেলি মসজিদ পাঠাই দেয়, তাহলে তো আমার তো কোন পরীক্ষা হল না। আমি নিজের ইচ্ছা যদি মসজিদে আসি তাহলে তো নাকি পাবো? আমাকে জোর করে যদি ঠেলি পাঠাই দেয়, ভয়ে পুলিশের ভয়ে যদি মসজিদে আসি তো নাকি তো পাবো না। এই জন্য আল্লাহ বলছেন আমার না, এটা আমার তাকবিনি, সাধারণ নিয়ম যেটা আল্লাহ বাধা দিচ্ছেন না, আল্লাহ অনুমতি দেন যে বাবা কর, যতবার দেখি তুমি কত বাড়তে পারো বাড়া। ফাসাকু ফিহা, ফাসেকি পাপাচার শুরু করে দেয়, হাক্কা আলাইহাল কওলু, তখন আমার গজব তাদের উপরে নিশ্চিত হয়ে যায়, দম্মরনা তাদমিরা, অতঃপর আমরা তাদেরকে এমনভাবে নিশ্চিন্ন করে দেই মনে হয় কিছু আর এখন নাই, শেষ করে দিই তখন তাদেরকে। এটা হল রাষ্ট্রনেতাদের দুর্নীতির কারণ। তাহলে দেখা যাচ্ছে সমাজ ধ্বংস হবে মূলত রাষ্ট্রনেতাদের কারণে, যেটা আল্লাহ পাক সূরা বনু ইসরাইল ১৬ নম্বর আয়াতে বলে দিলেন। আরেকটা হয় শুধু সমাজ নেতাদের কারণে, রাষ্ট্রনেতাদের কারণে পুরো রাষ্ট্র ধ্বংস হয়। পাকিস্তানি নেতাদের দুষ্কৃতির কারণে পাকিস্তান ধ্বংস হয়েছে, বাংলাদেশি নেতাদের দুষ্কৃতির কারণে বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় কখনো হতেও পারে, কোনো সমস্যা নেই। এমন কোন বাঁধা ধরা নিয়ম নেই যে বাংলাদেশ চিরকাল বাংলাদেশই থাকবে, এ তো দু চার টুকরো হয়ে যেতে পারে যে কোনো সময়, কোন ব্যাপার না। এগুলো একসময় সারা বিশ্বব্যাপী ইসলামী খেলাফত ছিল, আজ থেকে প্রায় ৯০ বছর আগে, এখন সেই খেলাফত ভেঙে ৫৭টা টুকরা টুকরা রাষ্ট্র হয়ে গেছে। একসময় সারা আরব বিশ্ব একটা রাষ্ট্র ছিল, এখন ভেঙে ২২টা রাষ্ট্র হয়েছে, অতএব কোন ব্যাপার না। তো একসময় মোগল সম্রাট দিল্লিতে বসে সারা আসমুদ্র হিমাচল ব্যাপী ভারতবর্ষ শাসন করেছে, মোবাইল লাগে নাই, আর্মি লাগে নাই, র্যাব লাগে নাই, ট্রেন নাই, বাস নাই, লঞ্চ নাই, কিছুই নাই, প্লেন নাই, কিছুই নাই, অথচ সেই দিল্লিতে বসে শেরশাহ ১১৩০০০ পরগনা দিল্লি থেকে বাংলা পর্যন্ত শাসন করেছে, কোথাও টু শব্দ হয় নাই। আর আজকে ছোট্ট একটা বাংলাদেশ শাসন করছে, মোবাইল আছে, র্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, প্লেন আছে, কি বলে সব যত দুনিয়া সবই আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এটুকু দেশ শাসন করার যোগ্যতা আমাদের নাই। খুব তো লম্বা লম্বা কথা বলেন, আমরা হাজার বছর শ্রেষ্ঠ মানুষ, কোথায় শ্রেষ্ঠত্ব দেখতে তো পাইনি কিছু। সমাজ নেতারা যখন ধ্বংস হয় সমাজ নষ্ট হয়, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, সূরা আল আনআম 143 নম্বর আয়াত। আল্লাহ সমাজের রাষ্ট্র ধ্বংস করেন তা না, কোন একটা এলাকা ব্যাপী ধ্বংস করে দিতে পারেন, কোন একটা গ্রাম ধ্বংস করে দিতে পারেন। দেখেন আজকাল প্রায় ঝড় হচ্ছে, বিশেষ বিশেষ এলাকায় হচ্ছে, সারা দেশ ব্যাপী কিন্তু হচ্ছে না, খেয়াল করে দেখছেন। এই কদিন আগে হলো নওগাঁতে, আমরা কিছু টের পেলাম না, নওগাঁতে আমাদের ধারে একবারে অত কিছু টের পেলাম না। আল্লাহ বলছেন যখন আমার কোন দেশের কোন এলাকাতে আমি কাউকে ধ্বংস করার চেষ্টা করি, তখন আকাবেরা মজরিমি হা, ওই গ্রামের বা ওই অঞ্চলের সবচেয়ে বড় পাপি যেগুলো আছে তাদেরকে অনুমতি দেয় তো তোরা পাপ কর। এলাকায় বড় পাপি কারা তার তো এলাকার লোকেরাই ভালো বুঝবে, সমাজের নেতারা। নিরীহ মানুষের তো কোনো ক্ষমতা নেই, যারা সমাজের নেতাগিরি করে তারাই হলো তারা আকাবেরা মজরিমি হা। একজন না, যতগুলো বড় বড় পাপি আছে তাদেরকে আমরা বলি তোর দুষ্টুমি কর, ফয়াম ক্রু, তারা শুরু করে প্রতারণা করা শুরু করে। মানুষের সঙ্গে প্রতারণা না করতে বলতে হয় না, যে যত বড় মিথ্যেবাদী, যে যত বড় প্রতারক, সেই তত বড় নেতা হতে হয় এই যুগে। সে যুগেও ছিল, কালে এই যুগ কেন বলবো, সে যুগেও এটা ছিল ইহুদি নাসারাদের মধ্যে। আবু জাহেল আবু লাহাব বড় নেতা ছিল না, তার কি তাদের জনগণকে প্রতারণা করেনি? অতএব এটা যুগ যুগ ধরে চলছে সব এলাকাতেই। ওলায়াম কুরুন ইল্লা বিআনফুসিহিম, ওই বোকারা জানে না, এর দ্বারা তারা নিজেদেরকেই খালি প্রবঞ্চিত করছে, আসলে আল্লাহর কোন ক্ষতি হচ্ছে না। ওমা ইয়াশউরুন, ওরা বুঝে না। তো দেখা যাচ্ছে রাষ্ট্রনেতা এবং সমাজ নেতা, এই দুই নেতার কারণেই সমাজের সবচেয়ে ধ্বংসযজ্ঞ আসে আল্লাহর পক্ষ থেকে। এবার একটা গ্রুপ হল ধর্মনেতা, তাদের কারণে সমাজে গজব নেমে আসে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরা মিনাল আহবারি আর রুহবানা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ, সূরা তাওবা 34 নম্বর আয়াত। হে ইমানদারগণ সাবধান, বহু আলেম দরবেশ আছে পীর মাশায়, আমাদের ভাষায় বলি, শুধু আহাবার আলেম, শুধু রহবান দরবেশ না, দুইটা গ্রুপের মধ্যেই আছে। লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এরা বাতিল কথা বলে বলে ধোকা দিয়ে দিয়ে মানুষের পয়সা খায়। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় মানুষ যেতে চাইল এরাই যেতে দেয় না। এটা আগে ঘটনা শুনলাম, দেখলেন না? হাদিস বলা হচ্ছে ওই হুজুর বলেছেন রফলে দান করা লাগবে না, আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন নাকি? আল্লাহ রসুল প্রথম দিকে করতেন, শেষ দিকে করতেন না। তখন ওই আর্মি বলেছে এই যে সালাত রসুলে 209 পৃষ্ঠায় একদম হাদিস দেওয়া, নম্বর দেওয়া রয়েছে একেবারে 823 নম্বর হাদিস, আপনি বলছেন আল্লাহ নবী শেষ দিকে বাদ দিলেন। খেপিয়ে হুজুর আগুন, হাদিস বলেছে রাগ হয়ে গেছে, একদিন এসব হাদিস ছিল কোথায়? আমাদের বাবদা চৌধুর যা শুনেনি, তুই বাইলে কোথায়? চিন্তা করেন, এই সমস্ত আলমদের কারণেই মানুষ সহি হাদিস আমল করতে পারে না। ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন এরা মানুষকে আল্লাহর রাস্তায় যেতে বাধা দেয়। সবাই না, কাসীরা মিনাল আহবারি আর রুহবান, বহু আলেম এবং বহু দরবেশ মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। আপনারা নিশ্চয়ই দেখছেন পত্রপত্রিকে কি হচ্ছে এখন, একদল আলেম নেমেছেন রাস্তায়, হে সরকার আল্লাহর পথে ফিরে আসো, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাও, ইসলামকে হেফাজত করো। আর একদল আলেম বা আশাল্লাহ টুবি তাদের আরো বড়, তারা বলছে ইসলামকে হেফাজত করবে আল্লাহ, তোমরা কে? দলিল কত চমৎকার, যাওয়ার সময় বলছে 250 টাকা দেওয়ার কাছে তো 10 টাকা কম দিল, যে সিস্টেম ফাঁক হয়ে গেছে, সাংবাদিকরা ছাড়ে নেই কোনো দিকে, সব বেড়ে গেছে। 250 টাকার মৌলবি এ সে যুগেও ছিল, এ যুগেও আছে, ইতিহাস মনে পড়ে। আহলাদিস আন্দোলনের জগৎ বিখ্যাত সিপাহ সালার ইমাম আহমদ বিন হাম্বুল্লাহ শাইবানী আল বাগদাদী রাহিমাহুল্লাহ, একমাত্র আলেম তিনি, তিনি বলেছিলেন আল্লাহর কোরআন এটা সৃষ্ট নয়, এটা এটা আল্লাহর, এ প্রতিটি হরকত নোক্তা পর্যন্ত আল্লাহর। সমস্ত আলেমের বিরুদ্ধে চলে গেল, তারা বলল না কোরআনের ভাব আল্লাহর, ভাষা রসুলের। যেহেতু তৎকালীন সময়ে যিনি খলিফা ছিলেন মামুনুর রশিদ, তিনি ছিলেন একজন মুতাজিলি মজহাবের লোক, যুক্তিবাদী লোক, সমস্ত আলমরা ওই খলিফাকে খুশি করার জন্য তার দলে চলে গেল, আর খলিফার মন্ত্রীরা লক্ষ লক্ষ টাকা বিতরণ করে আলমদের সব খরিদ করে নিল। সবাই বলল হে খলিফা, আপনি যতই আইন করেন ওই একটা ফকির আছে শুধু গ্রামে বসে থাকে, উনি যতক্ষণ পর্যন্ত এ পক্ষে রায় না দিবে ততক্ষণ জনগণ আপনার এই নির্দেশ মানবে না, ধরে নিয়ে এসে ওকে নিয়ে গেল সামনে। খলিফা মুতাসিম বিল্লাহ নিজ হাতে, জাল্লাদ দিয়ে নয়, পুলিশ দিয়ে নয়, নিজ হাতে তাকে মারতে শুরু করলেন। মারতে মারতে এক সময় দেহ ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, অবশেষে দেহের জামা ছিঁড়ে গেছে, পায়জামার ব্যান্ড খুলে গেছে, সতর আলগা হওয়ার লক্ষণ হঠাৎ তিনি দেখলেন দুটো গায়েবি হাত এসে তাকে বেঁধে দিল। এই দৃশ্য দেখেই বাচ্চা ভয়ে লাভ দিচ্ছে, পায়ের কাছে উমড়ে গিয়ে পড়েছে, হে আহমদ ইবনে হাম্বল আমাকে ক্ষমা করো, আমি যা দেখেছি ওরা তা দেখেনি, আমাকে তুমি ক্ষমা কর। তার একটু আগের ঘটনা বলি, যখন মার্চ চলছে তখন আলমদের হেড সেই যুগে বিশ্রাল মোরাইসি এসে বলছে, হে আহমদ তুমি আমাকে কানে কানে বলো যে বাদশাহ যা বলে তাই মেনে নিলাম, আমি তোমার জন্য সুপারিশ করব। রক্তাক্ত আহমদ তখন বলছে, হে বিশ্রাল মোরাইসি তুমি বাদশাহকে বলো তার অন্যায় থেকে তওবা করুক, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। চিন্তা করতে পারেন, এরাই ছিল আলেম। এই একজন আলেমের সামনে সারা বিশ্বের সমস্ত আলেম একদিকে, উনি একা একদিকে। সেই আহমদ বিন হাম্বলের রাস্তা ধরেই আহলাদিস আন্দোলন চলছে, যুগে যুগে আজও চলছে ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন হক থেকে আমরা বিচ্যুত না হয়ে যায়। পৃথিবী একদিকে চলে যাবে, কোরআন হাদিস পরিবর্তনের ক্ষমতা আমাদের নাই। পিটানো হচ্ছে ইমাম মালিক বিন আনাসকে, সরকারি দরবারি আলেমরা বলেছে হে বাদশাহ, বাদশাহ একদিন গিয়েছেন ঘুরতে, ঘটনা না বলতে বুঝতে পারবো না, মুশকিল এগুলো বলতেও খুব খারাপ লাগে। প্রধানমন্ত্রীর সাথে গিয়ে ঘুরছেন বাগিচার মধ্যে, হঠাৎ তার কৃতদাসের স্ত্রীকে দেখলেন খুবই সুন্দরী, বুঝতে পেরেছে ফকিয়ে আজম ফকিয়ে মিল্লাত যখন ছিলেন তিনি, বুঝতে পেরেছে বাচ্চার নজর পড়েছে ওইদিকে। খলিফা কানে কানে বলছে আপনি কি মেয়েটাকে পছন্দ করছেন নাকি, তো মুস্কি হাসছেন, বুঝে নিল যে হ্যাঁ পছন্দ হয়েছে। পরের দিন ফতোয়া জারি করে দিল যে বাদশার অনুমতি ব্যতিরেকে ওই কৃতদাস বিবাহ করেছে, অতএব তার বিবাহ সিদ্ধ হয় নাই। যেহেতু বিবাহ সিদ্ধ হয়নি অতএব তার স্ত্রী এখন বাদশার জন্য হালাল কৃতদাস। পরের দিন তার বাড়ির থেকে কুড়িঘর থেকে বউটাকে সিনি নিয়ে আসা হল, আর ওই কৃতদাস হায় হায় করে কাঁদতে লাগলো, আল্লাহ তুমি বিচার করো। বাচ্চার সামনে নিয়ে আসা হল, অর্থাৎ খলিফার সামনে। খলিফা বলছেন কি ব্যাপার, বলে খলিফা কিছু মালমাত্তা দিলি নেকায় মোতা হয়ে যাবে, সাময়িকভাবে দু এক মাস আপনি রাখেন, একটা শাড়ি বা দোকানে আংটি দিলে হয়ে যাবে, নেকায় মোতা না হারাম? না না, কে বলছে হারাম, সমস্ত আলমরা বলছে জায়েজ। ইতিমধ্যে একজন দরবারি বলছে হে খলিফা এই সমস্ত আলমরা যাই বলুক, মদিনায় বসে আছে ইমাম মালিক, উনি যতক্ষণ সায় না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার ফতোয়া চলবে না। বলে তাই, নিয়ে আসো তাকে। ইমাম মালিককে দরবার নিয়ে আসা হয়েছে, বলা হল নেকায় মোতাকে জায়েজ। উনি বললেন যে না, প্রথম দিকে জায়েজ ছিল, কিন্তু আল্লাহ রসুল বিদায় হজের দিন আল্লাহর ঘরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলে গেছেন, কেয়ামত পর্যন্ত নেকায়েমত হারাম করে গেলাম আমি। অতএব যে কাজ আল্লাহ রসুল হারাম করেছেন কেয়ামত পর্যন্ত আমি ইমাম মালিকের ক্ষমতা নেই সেটাকে হালাল করা। কি এত আস্পর্ধা, এতগুলো আলেম কিছুই বোঝে না, উনি সব বুঝে, পিটাও শুরু হয়ে গেল খেলা। একটা পেট খারাপ উটনির পিছনে তার দেহটাকে ঝুলিয়ে দেওয়া হল এবং শহরের তরুণদেরকে বলল পিটাও ওই ইমামটাকে। এত বড়টা জগৎ বিখ্যাত আলেম, বুখারি শরীফের আগে যে ছিল মুয়াত্তা ইমাম মালিক, 1700 হাদিস তার মধ্যে আছে, সেই হাদিসের তিনি হাফেজ, কোরআনের হাফেজ, সমস্ত আলেমরা তার ছাত্র। সেই মানুষটাকে পিটানো হচ্ছে রাস্তার উপরে সবার সামনে, মদিনার এই বাগদাদের রাস্তায় রাস্তায় নারী পুরুষ চোখের পানি ফেলে কাঁদছে, কিছুই করার ক্ষমতা নাই, কারণ সরকারের বিরুদ্ধে কে লড়াই করবে। উনি সেখানে কাতর কণ্ঠে বলছেন, রক্ত দিয়ে ধরছে দেহ দিয়ে, আর কাতর কণ্ঠে বলছেন, ইয়া আহলে বাগদাদ মান ইয়ারিফুনি ফালইয়ারিফনি ওয়ামান লাম ইয়ারিফনি ফাআলামু আনা মালিক ইবনু আনাস ইন্নি লা উজিজু নিকাহাল মুতাআক্কাত। হে বাগদাদের অধিবাসীরা, কারণ উনি তো মদিনার লোক, তো তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনু আনাস, আমি কশ্চিনকালে অনেকাই মতাকে হারাম করতে পারবো না, হালাল করতে পারবো না, কারণ উনি জানছেন আমাকে তো মেরেই ফেলবে। মৃত্যু যতক্ষণ না হয়, কণ্ঠ যতক্ষণ আছে, তিনি চিৎকার দিয়ে বলছেন আমি কখনো এই নেকাই মতাকে হালাল করতে পারবো না। এটাই হল আলেম, একজনের মাধ্যমেই সারা দেশ পরিবর্তন হয়ে গেল। আর এই সমস্ত মানুষরাই চার ইমাম বলে খ্যাত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে বলা হল আবু জাফর মনসুর, বলছেন হে আবু হানিফা নোমান বিন সাবেত, আপনাকে আমি এই দেশের প্রধান বিচারপতি করব, আপনি রাজি আছেন কিনা। উনি বলছেন তোমার তরবারি একদিকে, কোরআন হাদিস একদিকে, তরবারিকে সামনে রেখে আমি আবু হানিফা কখনই চিফ জাস্টিস হতে পারবো না। কি এত সাহস, যাও জেলখানায়, জেলখানায় রেখে দৈনিক একটাকে রুটি খাইয়ে আস্তে আস্তে শেষ করে দিয়ে দেখে মরছে না, শেষে রুটির সঙ্গে বিষ মাগিয়ে তাকে জেলখানা হত্যা করে ফেলা হল। আসেন কোথায়, আমরা তাদের নিয়ে মজাব বানিয়ে দলাদলি করি? এইসব মানুষের ইমানের লক্ষ্য ভাগের এক ভাগ আমাদের বিষ মাসে একদিন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ খলিফার দরবারে এসেছেন, ডাকিয়েছেন তাকে, কি শাফি তুমি নাকি মিশরে খুব পণ্ডিত হয়ে গেছ? আমি পণ্ডিত টন্ডিত কিছু নাই, আমি মানুষকে দিন শিক্ষা দিয়ে থাকি, যাও। ইমাম শাফির খলিফার দরবার থেকে বেরিয়ে যাচ্ছেন আর দুঃখের সঙ্গে কবিতা পড়ছেন, কাদ আসবাত নফসি তাতু কোয়েলা মিসরি, আতু কোয়েলা মিসরি, আতু কোয়েলা কাবরি। আমি যাচ্ছি এখন মিশরের দিকে, জানি না আমি মিশরের দিকে যাচ্ছি না আমার কবরের দিকে যাচ্ছি, কারণ সরকার রাস্তায় গুন্ডাতে মেরে দেবে, প্রকাশ্যে মারলে তো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যাবে। আজকে যেমন হচ্ছে দেখেন না, গুম খুন অপহরণ চলছে দেখেন না, এ আজকে নতুন না। এই সমস্ত জগৎ বিখ্যাত ওলামায়ে দিন, তাদের নাম ভাঙিয়ে আমরা মজহাব বানাইয়া দলাদল করি, মানুষকে কোরআন হাদিস থেকে সরিয়ে দেই। এরা প্রত্যেকেই বলে গিয়েছেন, এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, যখন হাদিস সহি পাবে হে আমার অনুসারে শুনে রাখো, ওটাই আমাদের মজহাব। সেই সহি হাদিসের দিকে আহলে আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ পৃথিবীর মানুষকে দাওয়াত দিচ্ছে, আমরাই হয়ে গেছি লামজাবি। আর যারা সহি হাদিস মানে না তারাই হল নাকি মজহাবি। যাদের ইমামরা জীবন দিল সহি হাদিসের জন্য, আর তাদের সামান্যতম মূল্যায়ন নাই। এটাকেই বলে বাংলাদেশে অন্ধ ছেলের নাম পদ্মলোচন, ঘোলা পানির নদীর নাম কপোতাক্ষী, তাই না? এত ময়লা পানি যে মুখে দিয়ে রুশ হয় না, ওটার নাম হল কপোতাক্ষী। ছেলেই হল অন্ধ, তার নাম হল পদ্মলোচন। এই তো বাংলাদেশের চরিত্র। যুগে যুগে এই সমস্ত দরবারি আলেমরা এই সমাজকে ধ্বংস করেছে, আজও করে যাচ্ছে। অতএব সাবধান, মাদ্রাসা দেখেই পাগল হবেন না। সব মাদ্রাসায় কিন্তু একই কেতা পড়ানো হয়, একই কোরআন হাদিস পড়ানো হয়, অথচ কিছু মাদ্রাসায় পড়ে কিছু লোক বেদাতি হয় আর নওয়াদাপাড়ায় পড়ে মানুষ হেদায়াতি হয়। কেন? বইতে একই হাদিস কোরআন কি পরিবর্তন আছে নাকি? কে নষ্ট করে? এই যাদের মুখ দিয়ে বাচ্চারা শেখে ওই মুখগুলি নষ্ট করে। আল্লাহ রাসূল আল্লাহ পাক আগেই বলে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরা মিনাল আহাবারা ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। বহু আলেম দরবেশ আছে যারা বাতিল পন্থায় মানুষের অর্থ ভক্ষণ করে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। তোমরা তাদের থেকে সাবধান। রাষ্ট্রনেতা, সমাজ নেতা, ধর্ম নেতা, এবার আসুন আর একটা মানুষের কথা শোনেন। জিয়াদ বিন হুদায়ের কে ডেকে আল্লাহর হযরতে উমর ফারুক, বিখ্যাত মানুষ, ইসলাম জগতের দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ, খলিফাতুল মুসলিমিন উমর বলছেন, ইয়া হুদায়ের, হে জিয়াদ, তুমি কি জানো, হাল তারিফু মা ইয়াহদুমুল ইসলাম, ইসলামকে ধসিয়ে দেয় এহলে কোন ইয়াহদুম, ইসলামকে ধসিয়ে দেয় কোন বস্তু তুমি জানো? কুলতুল্লাহ, হে খলিফা, আমি তো জানি না। এবার তিনি জবাব দিচ্ছেন, ইয়াহদুমুহু জাল্লাতুল আলেম ও জিদালুল মুনাফিক ফিল কিতাব ও হুকমু আইম্মাতিল মুদাল্লিন রাওয়াহু দারিমি বিইসনাদিন সহীহ। শুনে রাখো হয়ে জিয়াদ বিন হুদায়ের, তিনটি বস্তু ইসলামকে ধসিয়ে দেয়। এক, জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। দুই, জিদালুল মুনাফিক বিল কিতাব, কোরআন হাদিস নিয়ে যখন মুনাফিকরা তর্ক বিতর্ক করে, নিজে কিছু বোঝে না, বড় পণ্ডিত ছাড়, এটা আগে শুনলেন না পণ্ডিত কিরকম? একটা বিখ্যাত নাস্তিক বাংলাদেশের, নাম বলতে রুশ হয় না, সে ফতোয়া দিয়েছে কি জানেন, ইসলামকে হেফাজত করবে আল্লাহ, তোমরা কি, আরে বাপ রে বাপ, মুফতি আজম বাংলাদেশের, কোরআন আমরাও মানি, তোমাদের চেয়ে আমরা ভাই সম্মান করি, আরে বাপ রে বাপ। এই সমস্ত বেয়াদব গুলা যদি কথা বলে তো কেমন লাগে আগে বলেন। আর তিন নম্বরে হুকম আইম্মাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট শাসকদের শাসন, এই তিনটাই বাংলাদেশে মাশাআল্লাহ খুব জোরালো ভাবে মজুদ। বাঁচার উপায় কি? বাঁচতে তো হবে। দলিল নেন, আল্লাহ বলছে, ওয়ান ইবনে মাসউদিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন নবিয়্যিন বাআসাহুল্লাহু ফি উম্মতিহি ক্বাবলি, আমার পূর্বে যে সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, ইন্না কানা ফি উম্মতি হাওয়ারিয়ুন, তাদের উম্মতের মধ্যে একদল অত্যন্ত খালেস অনুসারী তাদের ছিল, হাওয়ারি, ওয়াসাহাবা ইয়াখুযুনা বিসুন্নতি ওয়াইয়াক্তাদুনা বিআমরিহি, আরেকদল সাথী ছিল যারা তাদের সুন্নতকে অনুসরণ করতেন এবং তাদের হুকুম মেনে চলতেন। তারপর কি হল, সুম্মা ইন্না তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, তাদের পরবর্তী বংশধর যারা আসলো তারা কি শুরু করল, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইয়াফআলুনা মা লা ইউমারুন, তারা এমন এমন কথা বলা শুরু করলো যা তারা করে না, এবং এমন এমন যার কাজ তারা করা শুরু করলো যাদের যা তাদের করার নির্দেশ দেওয়া হয় নাই। এখন তোমাদের করণীয় কি? এটি তো চলছে, এখন আল্লাহ যার নির্দেশ দেন নেই তাই আমরা করছি, যা আমরা বলছি তা আল্লাহ করতে বলেন নেই। আল্লাহ বলেছেন সুদ হারাম, আমরা বলছি সুদ খা, আল্লাহ বলছেন ঘুষ হারাম, আমরা বলে ঘুষ ফরজ, আল্লাহ বলছেন মদ হারাম, আমরা বলছি মদ না খালে কি দোষ হয়, সবই উল্টা, একেবারে উল্টা, সবই উল্টা। আল্লাহ বলছেন ওরা যা করে তা তাদের নির্দেশ দেওয়া হয়নি। ফমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, এদের বিরুদ্ধে যারা হাত দিয়ে জিহাদ করবে তারা মুমিন, এবং জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, এদের বিরুদ্ধে যারা জবান দিয়ে জিহাদ করবে তারা মুমিন, এবং জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, এদের বিরুদ্ধে যারা অন্তর দিয়ে জিহাদ করবে অর্থাৎ ঘৃণা পোষণ করবে সেও মুমিন। ওমা যালিকা ওমা বাদা যালিকা ওয়ারা ওয়ারা যালিকা খারদালিন মিন ঈমান, এর পিছনে ঈমানের একটা সরিষা দানা পর্যন্ত থাকবে না। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস মধ্যে রাখবেন। এখন তো আপনি বলবেন তাহলে আলমদের চোর কাজ কি হবে, সারা দেশ তো হয়ে গেছে গোল্লায়, আমরা কি করব, আমরা এখন বসে বসে তসবি টিপি, রাখেরই মোনাজাত করি, আল্লাহকে বলবো আল্লাহ তোমার দেশ ধ্বংস হয়ে তো আমরা কি করবো, আমাদের তো গায়ে বল নেই। হ্যাঁ, এত সহজ নয়। আব্দুল জিহাদ কালামত হাক্কিন ইন্দা সুলতানিন জাইর, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম সরকারের সামনে কথা বলা। সামনে একেবারে দলিল নেবেন? বিখ্যাত খলিফা দুর্দণ্ড প্রতাপ উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বসে আছেন, একটা বেদুইন, বেদুইন তো বুঝতে পারছেন, যারা আমাদের দেশে চাষি ধরে নেন, প্রায় দিয়ে যাচ্ছে, হে খলিফা আপনি কি সুরা মুত্তাফফিন পড়েছেন? খলিফার লোক চারিবার ভর্তি বহর আছে, চমকে গেছে, বাপরে বাপ, বলে কি আমার নাম শুনলে তৎকালীন যুগের শ্রেষ্ঠ পরাশক্তির কাঁপতে থাকে, একটা সাধারণ উট চালক বেদুইন আমাকে বলছে আপনি কি সুরা মুত্তাফফিন পড়েছেন? কেন, কি হয়েছে? সুরা মুত্তাফফিনকে আল্লাহ বলেন নাই মাপে এবং ওজনে কম বেশি করো না, কেয়ামতের মাঠে তোমাকে দাঁড়াইতে কৈফিয়ত দিতে হবে, আপনি জনগণের অধিকারে কম বেশি করছেন, গরিবের অধিকার কম ধনীদের অধিকার বেশি, আপনি কি আল্লাহর কাছে কৈফিয়তের সম্মুখীন হবেন না? আব্দুল মালিক ইবনে মারওয়ান বুকে জড়িয়ে ধরছে, হ্যাঁ তুমি সত্যিকার ইমানদার, আমি ধন্য যে তোমার মতো একজন নাগরিক আমার দেশে আছে। এই যুগে হলে তাই হতো নাকি? গো টু দ্য জেল, এই তো ফাঁসি মাসি কত কি হতো আল্লাহ জানে, জানতো শেষ করে দিতে আগে, তারপর অন্য কিছু। হ্যাঁ, একজন মহিলা ইউনো বাহাদুর, উনি বড় শক্তিশালী হয়ে গেছেন, হুকুম দিয়েছে কালকে রাত্রে আলেমদেরকে বসিয়ে এই আলেমরা মিছিল করতে যাচ্ছে, যদি বিশৃঙ্খলা করে সঙ্গে সঙ্গে হে পুলিশ ওসিকে বলছে গুলি করে দিবে। কত বড় সাহস! বাংলাদেশের ট্যাক্সের পয়সা খরিদ করা রাইফেল দিয়ে গুলি করবে নিরীহ জনগণকে এই হুকুম দিতে পারে একজন দায়িত্বশীল কর্মকর্তা, এটাও তো আমরা দেখছি। অথচ তিনি ছিলেন দুর্দণ্ড প্রতাপ সম্রাট, সমস্ত ইসলামী জগতের শীর্ষ মানুষ, একজন সাধারণ বেদুইন তাকে ধমক দিয়ে কথা বলছে, হে খলিফা তুমি কি সুরে মুত্তাফফিন পড়ো না? চলে আসুন, সমাজ সংস্কারক হিসেবে যাকে প্রথম বলে মসজিদ আউ্বাল বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মাত্র 39 বছর বয়সে মারা গেছেন, তার ছেলের বয়স কত হবে চিন্তা করে নেন। এখন ছেলে গিয়ে বলছে আব্বার সামনে, আব্বা কালকে যখন আপনার মৃত্যু হবে আপনি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবেন? বলে কেন বাবা, কি অপরাধ করলাম? এই যে সমাজে অসংখ্য বেদাত হচ্ছে, আপনি কেন প্রতিরোধ করছেন না? বলে বাবা শুনে রাখো, তোমার বাবার চোখে কোনো বেদাত ধরা পড়লে তাকে মেরে না ফেলা পর্যন্ত তোমার বাপ সেখান থেকে চলে আসে না। তুমি দোয়া করো সন্তান হিসেবে তোমার বাপ যেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারে, হে ওমর যেন যাবতীয় বেদাতকে সে ধ্বংস করেছে এবং সুন্নতকে সে জিন্দা করেছে। অতটুকু ছেলে তার বাপকে ধমকাচ্ছে, পারবেন আপনি? আসুন এবারে আব্বাসীয় জগতে, আব্বাসীয়দেরকে আরো বেশি বেশি কঠোর শাসক বলা হয়। আবু জাফর মনসুর বসে আছেন রাজদরবারে, তার সামনে উমর বিন জায়েদ বিন উবায়েদ কোরআন তেলাওয়াত করছেন, সুরায়ে ফজর তেলাওয়াত করতে করতে এসে গেছেন ফিরাউনের আলোচনায়, ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইয়া রব্বাকা সাউত আযাব ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার পালনকর্তা ওত পেতে বসে আছেন ঘাটিতে, এইটুক শোনার সঙ্গে সঙ্গে আবু জাফর মনসুর সিংহাসন লাভ দুটি বলছে, ইয়া আবা জাফর, হে আবু জাফর তোমার উপরে কি হবে কালকে আমাদের মাঠে, আল্লাহ তো সব দেখছে আমি কি করছি। আল্লামা জামাকসারি বলছেন, আবু জাফর এই চিৎকার ধ্বনিতে সমস্ত দরবার কেঁপে ওঠে, ভয়ে মানুষজন বেরিয়ে চলে যায়। বোঝা যাচ্ছে আবু জাফর মনসুর কোরআনের আয়াতটা শুনে সে নিজেকে ধরে রাখতে পারেনি, তা আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো ঘাতে তাকিয়েছে আমার দিকে, কি সর্বনাশ, কি পাপ আমি করে যাচ্ছি। সে যুগের একজন বড় আমাদের ভাষায় স্বৈরাচারী সম্রাটের মধ্যে এই আল্লাহ ভীতি ছিল। আসুন তার উপরে, এই যে মামুনের কথা একটু আগে বললাম, মামুনুর রশিদ দরবারে বসে আছেন, আলেম ওলামা নিয়ে থাকতে পছন্দ করতেন, তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ তাবি আইয়া বিন আকসাম তার দরবারে গিয়েছেন, গিয়ে ওই এক জুতোটা বগলে আর জামা কাপড় গুটিয়ে ও এক কোনায় যেয়ে বসছে, বিখ্যাত মানুষ, কোন অহংকার নাই। বেশ কিছুক্ষণ পরে বলছেন, হে খলিফা আমার কথা আছে। বলে কি? আপনি যে এতগুলো আলমগুলো বসিয়েছেন কি জন্য? আপনার মতে যারা যেন তারা কথা বলে এই জন্য বসিয়েছেন, নাকি আল্লাহ দিনের দাওয়াত যাতে জনগণের কাছে ছড়িয়ে পড়ে সেই জন্য বসিয়েছেন? মামুন বলছে, আমি নিজে একজন আলেম, আপনি শুনে রাখুন, আমি এই আলেমদের উপরে কোন চাপ সৃষ্টি করার জন্য ডাকি নাই, আমি তাদেরকে এই জন্যই ডেকেছি যেন আল্লাহর দিন এই খেলাফত থেকে উঠে না যায়, আপনার সাধ্যমতো চেষ্টা করবেন। এই হাবিন আসলাম আকসাম বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলে চলে গেল। কাউকে এরা তোয়াক্কা করে নাই। সাইয়েদ ইবনুল মুসাইয়্যিব বিখ্যাত তাবেঈ, তাকে দলে টানার জন্য কসাই বলে খ্যাত হাজ্জাজ বিন ইউসুফ, তার খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের মেয়ে তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। সাইয়েদ ইবনুল মুসাইয়্যিব বলছে, আমি গরিব হতে পারি, আমার মেয়ে ওই রাজ দরবারে বউ হবে না। কি এত বড় সাহস! খলিফা তোমাকে বিয়াই বানাবে আর তুমি তাতে প্রত্যাখ্যান করছ, বা সঙ্গে সঙ্গে জেলখানা নিয়ে মানে যত রকম অত্যাচার ছিল সব করা হয়েছে। তিনি বলছেন, যত অত্যাচারই করো আমার মেয়ে কখনো বেদিনী ঘরে যাবে না। কোন তক্কা তারা করত না। এ যুগেও সে যুগ এসে গেছে, হকপন্থী মানুষ যারা আছেন তাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পারুন আর না পারুন আপনার অন্তর আল্লাহ জানে, আপনার চেষ্টাটুকু আল্লাহ দেখবেন, সফলতা মালিক আল্লাহ, তাই না? এর বেশি কিছু করার তো আমাদের নাই। আর সর্বোপরি আমরা আল্লাহকে দোয়া করব, আল্লাহ তুমি বাংলাদেশকে নিরাপদ জনপদে পরিণত করো, আল্লাহ তুমি বাংলাদেশে তোমার প্রেরিত পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সরকারকে হেদায়ত দান করো। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে সহিংস পন্থা ত্যাগ করে মধ্যপন্থ অবলম্বনে তৌফিক দান করো। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইজতেমার ভাষণে একটা ভুল হয়ে গেছে আপনাদের বলে দেই। আল্লাহর রসুলকে মুজাম্মাম বলেছিল, নিন্দিত। আল্লাহর রসুলের নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তার মুখের পরে গিয়ে তাকে গালি দিয়েছিল কবিতা আকারে, মুজাম্মাম মানে নিন্দিত। এ গালিদাতা মহিলা ছিলেন আবু সুফিয়ানের বোন উম্মে জামিল। আবু সুফিয়ানের স্ত্রী নয়, স্ত্রী বলাটা ভুল হয়েছে, তার বোন উম্মে জামিল অর্থাৎ আবু লাহাবের স্ত্রী। সে যুগে বলেছিল মুজাম্মাম, এ যুগে ঢাকায় বসে বলছে মহাম্মক, মানে মহা আহাম্মক। কি চমৎকার! এই শয়তানদের সাপোর্ট দিচ্ছে আমাদের সরকার বাহাদুর। যারা শয়তানদের সমর্থন করবে আল্লাহ তাদের ধ্বংস করবে। কোরআন আয়াতগুলো তো আপনারা শুনলেন একটু আগেই, যেন আল্লাহ পাক এই দেশটাকে বাঁচিয়ে রাখেন। আমরা আল্লাহকে প্রার্থনা করব, আল্লাহ তুমি ইমানদারদের দোয়া কবুল করো, বেঈমানদের দোয়া আল্লাহ কবুল করতে বাধ্য নয়।